السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক লোকদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য, মুমিন মুমিনাত যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করেছে, মানুষের হক আদায় করেছে এবং সৎ অবস্থায় জীবনযাপন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে বা নেবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরুল আলমিন অসৎ ব্যক্তিদের জন্য, আল্লাহকে যারা অস্বীকার করেছে, আল্লাহর সাথে যারা শিরক করেছে, যারা কাবিরা গুনাহে লিপ্ত হয়েছে এবং বিনা তওবায় মারা গিয়েছে, আর এই রকমই যারা আগামীতে আসবে বা আগামীতে মারা যাবে বিনা তওবায় কাবিরা গুনাহ করে, আল্লাহ ফাক এসব পাপিষ্ঠদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি জান্নাত লাভের জন্য উম্মতকে উৎসাহিত করেছেন, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তৃতীয় আলোচনা জাহান্নাম সম্পর্কে। জাহান্নাম সম্পর্কে ধারাবাহিক আমাদের একটু বিস্তারিত আলোচনা, কমপক্ষে পাঁচটি বা ছয়টি আলোচনা আমরা শেষ করব ইনশাআল্লাহ তাআলা, যাতে করে যেমন জান্নাত সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আছে এর আগে, তেমনি জাহান্নাম সম্পর্কেও আমাদের জানার সুবিধা হয় আলোচনার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাত লাভের জন্য মেহনতি এবং পরিশ্রমী বানিয়ে দেন, নেক আমলের তৌফিক দান করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদের আত্মীয় স্বজন মুসলিম জাতিকে মানব জাতিকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিনের খেদমতের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের আয়াত নম্বর 29 ইরশাদ করেছেন জাহান্নামের পানীয় বস্তু সম্পর্কে। গত সপ্তাহের শেষ আলোচনা ছিল জাহান্নামে জাহান্নামীদের খাবার সম্পর্কে। জাহান্নামের পানীয় সম্পর্কে দু চারটি আয়াত আপনাদের সামনে শোনাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফে এক রকমের পানীয় বস্তুর কথা উল্লেখ করেছেন। তার আগে আল্লাহ পাক রব্বুলের হক এবং বাতিলের কথা উল্লেখ করেছেন। ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, হক সত্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আগত। মহান আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, তার পক্ষ থেকে যে বিধান এসেছে তাই হচ্ছে সত্য, আর এর ব্যতিক্রম যা কিছু আছে অর্থাৎ মানব রচিত যে কোনো আইন কানুন বিধান, সেগুলি হক নয়, সত্য নয়, সেগুলি মানব জাতির সমস্যার সমাধান দিতে পারে না। এই জন্য আজকে বিশ্বের মানুষ অশান্তিতে বসবাস করছে। আল্লাহ পাকের বিধান কোরআনুল করিমকে পুরোপুরি ছেড়ে দিয়ে অথবা আংশিকভাবে জীবনের অধিকাংশ ক্ষেত্রে ছেড়ে দিয়ে তারা আল্লাহর এই সত্য থেকে হক থেকে দূরে সরে গিয়ে তারা আজকে অশান্তিতে জীবন যাপন করছে। যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের উপদেশ থেকে আল্লাহ পাকের আসমানি সিলেবাস থেকে বিমুখ হবে তাদের জন্য আল্লাহ পাক ইহ জীবনকে সংকীর্ণ করে দেবেন, কোরআনে কারিম আল্লাহ পাক ইরশাদ করেছেন। তাই হয়েছে আজকে মানব জাতির অবস্থা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুলিল হাক্কু মির রব্বিকুম, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জানিয়ে দিন, আল হাক্কু মির রব্বিকুম, হক সত্য হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে, যিনি পালনকর্তা রব্বুল আলামিন তার পক্ষ থেকে যা এসেছে তাই হচ্ছে হক। সুতরাং তৌহিদ, আল্লাহর একত্ব হচ্ছে হক সত্য, আর তৌহিদের বিপরীত শিরক অথবা আল্লাহ আল্লাহকে অস্বীকার করা, এ হচ্ছে বাতিল, এ হচ্ছে বাতিল। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী, সালাত কায়েম করা পাঁচ ওয়াক্ত, আল্লাহ পাকের হক আদায়ের উদ্দেশ্যে সিজদাই অবনত হওয়া, এ হচ্ছে হক সত্য। আর যারা আল্লাহর দরবারে সেজদা করে না তারা আল্লাহরও হক আদায় করতে পারে না, কোন মানুষেরও হক আদায় করতে পারে না। যে ব্যক্তি তার রবের যিনি সমস্ত নিয়ামত দান করেছেন তার হক আদায় পাঁচক্ত সেজদা করতে পারল না রব কি, সেই ব্যক্তি আর মানুষের হক কি আদায় করবে। সুতরাং যারা পাঁচক্ত নামাজ পড়ে না তারা বাতিল পন্থী রয়েছে। যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রদত্ত বিধান জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করে না তারা বাতিল নিয়ে রয়েছে। কলিল হাক কমির রব্বিকুম, আল্লাহ পাক তারপরে বলছেন সুতরাং ফামান শা আফালি ইউমিন ওমান শা আফালি ইয়াকফুর, হক সত্য আল্লাহর পক্ষ থেকে এসে গেছে, এখন যার ইচ্ছা হবে সেই ব্যক্তি তা বিশ্বাস করবে, তার প্রতি ইমান নিয়ে আসবে। এবং ইমান নিয়ে আসা মানে শুধুই মুখে উচ্চারণ করার নাম নয়, আর অথবা অন্তরে বিশ্বাস করা শুধু নাম নয়, বরং অন্তরে বিশ্বাস থাকলে তার প্রতি আমল হবে। দুনিয়ার ক্ষেত্রে যদি অন্তরে কোন বিশ্বাস থাকে তাহলে সেই রকম কাজকর্ম করি আমরা। সুতরাং ইমান হচ্ছে যেমন অন্তরে বিশ্বাসের নাম, তেমনি কথায় স্বীকৃতি দানের নাম, তেমনি কাজে পরিণত করার নাম। যে ব্যক্তি বলবে আল্লাহ পাকে বিশ্বাস করি আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল রেখেছেন তাতে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামে বিশ্বাস করি, সেই ব্যক্তি অবশ্যই পাঁচক্ত নামাজি হবে, অবশ্যই সেই ব্যক্তি আল্লাহ পাকের ফরজ আদায় করবে এবং নাজায়েজ হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। ওমান শা আফালি ইয়াকফুর, কেউ যদি ইচ্ছা করে ইমান নিয়ে আসুক সেই ব্যক্তি ভাগ্যবান হবে। ওমান শা আফালি ইয়াকফুর, আর কেউ যদি চায় যে অস্বীকার করবো অস্বীকার করুক, আল্লাহ পাকের কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারা, নিশ্চয় আমি এইরকম জালেমদের জন্য যারা অস্বীকারের রাস্তা নেবে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর পথ না নিয়ে অস্বীকারের রাস্তা নেবে, যারা নাশুকরির রাস্তা নেবে, অকৃতজ্ঞ হওয়ার রাস্তা নেবে, এইরকম জালেমদের জন্য আমি নার আগুন তৈরি করে রেখেছি। ইন্না আতাদনা লিজ্জালিমিনা, জালেমদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি জাহান্নামের। আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নাম কে পরিবেষ্টন করে রয়েছে তার যে বেষ্টন, তার যে দিওয়াল, তাও আগুনের। আহাতা বিহিম সুরাদিকুহা ওয়াই ইস্তাগীসু ইউগাসু বিমা ইনকাল মহল, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পানীয় বস্তু সম্পর্কে জাহান্নামীদের বলছেন যে ওয়াই ইস্তাগীসু, যদি তারা জাহান্নামে পানির জন্য ফরিয়াদ করে, চিৎকার করে, ইউগাসু বেমা ইন, তাদেরকে তাদের পানীয় দেওয়া হবে কিন্তু এমন পানি, কাল মহল, এই মহলের একটি তাফসির, তাফসির কারগণ বলেছেন এর আগে হয়তো সংক্ষেপে উল্লেখ করেছিলাম যে যে পুরা তেল ভাজি করে করে করে হোটেলে দেখেছেন আপনারা, তেল যে কালো হয়ে থাকে, অবশিষ্ট যে তেল থাকে সেটি ফুটন্ত অবস্থায় দেওয়া হবে, এ হচ্ছে কাল মহল। সেই পানীয় হবে বেমাইন কাল মহলে, সেই অবশিষ্ট তেলের মতো যাতে ময়লা আবর্জনা ভর্তি রয়েছে এবং ফুটন্ত। আর কেউ কেউ বলেছেন যে এর তাফসির হচ্ছে সীসা গলানো, গলানো সীসা, সীসা গলিয়ে যে উত্তপ্ত অবস্থায় যে অবস্থা থাকে সেই রকমের এমন পানি দেওয়া হবে যেটি হবে গলিত সীসার মতো, গলিত সীসার মতো বা গলিত তামার মতো। এই অর্থগুলি বিভিন্ন তাফসির কারগণ করেছেন, যেগুলি বিভিন্ন অনুবাদে বিভিন্ন রকম ভাবে তর্জমা করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম পানি দেবেন, ইয়াশফিল উজুহ, যেই পানি পানি পানের উদ্দেশ্য হচ্ছে পিপাসা দূর করা। পিপাসা দূর হওয়া তো দূরের কথা, মনের শান্তি তো দূরের কথা। ইয়াশফিল ওযু, মুখমণ্ডলকে ঝলসিয়ে দেবে, সুবহানাল্লাহ। এত উত্তপ্ত হবে যে মুখমণ্ডল জ্বলে খসে পড়ে যাবে, মুখমণ্ডলের গোস্ত রক্ত সবকিছু খসে পড়ে যাবে। ইয়াশফিল ওযু, বেশা শারাব, এই পানি হবে অত্যন্ত নিকৃষ্ট, নিকৃষ্ট। ওয়াসাআত মুরতাফাকা, এবং স্থান এবং বাসস্থান অত্যন্ত খারাপ। আল্লাহ পাক রব্বুল সূরা কাহফে তাহলে এক রকমের পানীয়র কথা উল্লেখ করেছেন। সূরা ইব্রাহিমে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন মিম ওয়ারাইহি জাহান্নাম, তাদের জন্য পরবর্তীতে রয়েছে জাহান্নাম। মিম ওয়ারাইহি, তাদের পেছনে মানে মৌতের পরে, মৌতের পরে তাদের জন্য রয়েছে জাহান্নাম। ওয়ায়ুসকা মিম মাইন সাদিদ, তাদেরকে পানি দেওয়া হবে পুঁজের পানি। সাদিদ মানে হচ্ছে পুঁজ, রক্ত এবং পুঁজ মিশ্রিত পানি। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 16 আল্লাহ পাক রব্বুল এই পানীয়র কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আরেক পানীয়র কথা শুধু গরম পানি বলে উল্লেখ করেছেন, মা আন হামিমা। সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 15 আল্লাহ পাক ইরশাদ করেছেন, যেখানে জান্নাতীদের জন্য জান্নাতে চার রকমের নহর আছে, বড় আয়াতে চার রকমের নহরের কথা আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। তারপর আল্লাহ বলেছেন কামান হুয়া খালেদুন ফিন্নার, এই জান্নাতীরা যাদের জন্য চার দুধের নহর রয়েছে, মধুর নহর রয়েছে, যাদের জন্য মদের নহর রয়েছে, পানির নহর রয়েছে, এসব উল্লেখ করার পরে বলছেন এরা কি ওদের মতো যারা চিরকাল জাহান্নামে থাকবে? না, কখনো না। জান্নাতি এবং জাহান্নামী কখনো সমান নয়, আসমান জমিনের পার্থক্যর চাইতে অনেক বেশি পার্থক্য। জান্নাত হচ্ছে সার্বিক কল্যাণ এবং শান্তির স্থান, জাহান্নাম হচ্ছে সার্বিক অশান্তি এবং সবচেয়ে নিকৃষ্ট স্থান। আল্লাহ পাক বলছেন যে বেসাল মসির, তাদের পরিণাম অত্যন্ত খারাপ। জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন বহু আয়াতে কোরআনে কারিমে, বেসাল মেহাদ। আল্লাহ পাক বলছেন অসুখু মা আন হামিমা, তাদেরকে গরম পানি, ফুটন্ত পানি। মা আন হামিমা, এমন পানি যা ফুটতে থাকে, ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। ফাকাত্তা আমআহুম, অতঃপর তাদের নাড়ি ভুঁড়িগুলি সব খসে পড়ে যাবে, সুবহানাল্লাহ, নাড়ি ভুঁড়ি সব খসে পড়ে যাবে এই গরম পানিতে। আল্লাহ পাক রব্বুল আরেকটি পানীয়র কথা উল্লেখ করেছেন, হাযা ফালিয়াযুকু হামিমু ওয়া গাসসাক। হামিম ফুটন্ত পানি আর গাসসাক, গাসসাক সম্পর্কে একটি মত হচ্ছে সেটা এক ধরনের খাবার, আরেকটি মত তাফসীরকারদের হচ্ছে যে সেটি হচ্ছে গিসলিন, অর্থাৎ রক্ত পুঁজ বা এই ধরনের বিশেষ খাবার, যেই খাবার একরকমের বড় আজাব, বা পানীয় যা একরকমের বড় আজাব, হয় খাদ্য অথবা পানীয় যা বড় ধরনের আজাব। তো আল্লাহ ফাকর রব্বুল তাহলে ফুটন্ত পানি, গাসসাক এবং সাদিদ, রক্ত পুঁজের কথা, আর আল মহল যে ব্যবহারকৃত ফুটন্ত তেলের মতো যে পানি হবে, এইসব জাহান্নামীদের পানীয়র কথা আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন কোরআনে কারিমে। জাহান্নামীদের আরেকটি খাবার হবে যা দুনিয়াতে মানুষ কল্পনা করতে পারে না, তা হচ্ছে সরাসরি আগুনই তাদের খাবার। দুনিয়াতে অনেক নিকৃষ্ট খাবার থাকতে পারে, অনেক নোংরা নিকৃষ্ট লোকেরা রয়েছে, দুনিয়ার সবকিছু খায়। আমার কাছে গত মাসখানেক আগে একটা জাপান থেকে টেলিফোন আসলো, এক ভাই ইউটিউবে বক্তব্য শুনে আমাদের, তো জিজ্ঞাসা করলাম যে জাপানে খাবার দাবারের কি অবস্থা, কারণ কিছুটা এই সম্পর্কে নলেজ শুনে শুনেছিল, তো সরাসরি শুনতে চাইলাম, সেখানে থাকে সে বাংলাভাষী একজন। বলছে যে এই দেশে জাপানে কাঠ লকড়ি ছাড়া সব কিছু খায় মানুষ, সুবহানাল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ বলবেন? যে আল্লাহ পাক মমিন মুসলিমদের জন্য তাইয়েবাত পাক পবিত্রকে হালাল করেছেন এবং তাতে আমাদের ইমান নিয়ে আসার তৌফিক দান করেছেন এবং তার বাস্তবায়নের তৌফিক দান করেছেন, যে আমরা যেগুলি খেয়ে শরীর সুস্থ হইতে পারে তারপর আল্লাহ খবিজ বলেছেন তাই খাই না, নোংরা বলেছেন, হারাম বলেছেন তাই খাই না, যাতে অনেক সাইড এফেক্ট আছে, অনেক ক্ষতি হইতে পারে আগামীতে, সেই জন্য আল্লাহ পাক বহু হিকমতের কারণে সেগুলি হারাম করে দিচ্ছেন। অথচ অনেকে খাচ্ছে, হয়তো অনেক পশু অনেক পাখি খাচ্ছে না, অনেকে খাচ্ছে যারা আল্লাহর দিনে বিশ্বাসী না, আল্লাহ পাকের নাজিলকৃত বিধানে বিশ্বাসী না, কিন্তু আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুমিনাতকে সবচেয়ে উত্তম খাবার দুনিয়া আল্লাহ পাক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। মুমিন মুসলিম যত পাক পবিত্র খাবার খায়, কোন জাতি এত পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খায় না। এটি আল্লাহ পাকের নিয়ামত এবং এটি ইমান এবং ইসলামের বদৌলতে আমরা পেয়েছি। যার ইমান রয়েছে, যার ইসলাম রয়েছে, যার তাকওয়া রয়েছে, সেই ব্যক্তি পাক পবিত্র খাবার খাই। কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালুস সালিহ, আল্লাহ পাক বলছেন তোমরা পাক পবিত্র খাও এবং নেক আমল করো, তারপরে আর তারা খবিস খায়। ইউহাররামু আলাইহিমুল খাবায়েস, খাবায়েস কে হারাম করা হয়েছে, তারা খাবায়েস খায়, নোংরা জিনিস খায়, তারা মদ খায়, তারা শুকুরের গোস্ত খায়, তারা কুকুরের গোস্ত খায়, তারা বিড়ি সিগারেট ধূমপান করে। একজন মুমিন যদি আল্লাহ ভীরু হয় তো কখনো সেগুলি খেতে পারে না, নোংরা বস্তু কখনো খেতে পারে না। সুতরাং ওই ভাইরা যারা মুসলিম হওয়া সত্ত্বেও ধূমপান করে, তাদেরকে বলবো যে আল্লাহর হস্তে নোংরা বস্তু যেগুলি মুমিনদের জন্য আল্লাহ সৃষ্টি করেননি ওগুলো খাবেন না, ওসব পান করবেন না। কাঠ লগড়ি ছাড়া সবকিছু খায়, এইরকম মানুষ পৃথিবীতে আছে। কিন্তু আগুন খায় পৃথিবীতে এরকম লোক পাওয়া যাবে না। আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে আগুন খাওয়াবেন, আগুন খেতে দেবেন। এই মর্মে দুটি আয়াত আপনাদেরকে শোনাই। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই যারা আল্লাহ পাক যা আল কিতাবে কোরআনুল করিমে যেসব বিধান নীতিমালা নাজল করেছেন, বিষয় নাজল করেছেন, সেগুলিকে যারা লুকিয়ে রাখে, গোপনে রাখে। লুকিয়ে কারা রাখে? হ্যাঁ হ্যাঁ, জনসাধারণ না, এক শ্রেণীর বিদাতি এবং শিরক করা মোল্লারা, যারা কোরআন পড়ে, কোরআনের অর্থ কিছু বুঝে মাদ্রাসায় পড়েছে কিন্তু অন্তরে বক্রতা আছে, তৌহিদের ওপর চলতে চায় না, আল্লাহর একত্রে থাকতে চায় না, ইসলামের নামে ধর্মের নামে কবর মাজার পূজার শিরক করতে চায়, ওরা ওরা সত্যকে গোপন করে। যারা নবী করিম সাল্লামের সন্ন্যত আদর্শ মোতাবেক চলতে চায় না, যারা বিদাত করতে চায়, যাদের অন্তরে বক্রতা আছে, নবীর তরিকায় চলতে চায় না, তারা অনেক অনেক তরিকা আবিষ্কার করেছে, এরা সত্যকে গোপন করে যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তারা কোরআন এবং হাদিসে কি আছে তা দেখতে চায় না। আমাদের পূর্বপুরুষরা করেছে, আমাদের বাপদাদা করেছে, এত বড় বড় আলেম হুজুররা করেছে, তারা বুঝতো না, এটা হল তাদের দলিল। এরা সত্যকে গোপন করে। আল্লাহ পাক বলছেন আসমান জমিনে কেউ গায়েব জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। কুল্লা ইয়ালমান ফিস সামাওয়াতি ওয়াল আরযিল গায়বা ইল্লাল্লাহ, এত স্পষ্ট আয়াত থাকা সত্ত্বে নবীকে আল্লাহ বলছেন, নবী তুমি জানিয়ে দাও যে ওয়ালা আলামুল গায়বা, কি অর্থ লা মানে না, আলাম মানে জানা, জানি না, আল গায়বা মানে গায়ব, আমি গায়ব জানি না। তারপরেও আজকে মুসলিম উম্মাই উপমহাদেশে তাদেরই সংখ্যা বেশি যারা বলে নবী আলিমুল গায়ব, নবী হাজির নাজের, নবী আমাদের খোঁজ খবর রাখেন, উম্মতের আমলের খোঁজ খবর রাখেন। আমার ইলমে গায়বের বক্তব্যে ওদের দিকে ইঙ্গিত করা হয়েছে, চেনবেন তাদেরকে যাতে করে তাদের ফিতনা থেকে সতর্ক হইতে পারেন। এরা সত্যকে গোপন করে, তাহলে এই আয়াতের অর্থগুলিকে জনসাধারণ থেকে গোপন করে অথবা অপব্যাখ্যা করে। আল্লাহ পাক তাদের শাস্তি সম্পর্কে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ আল কিতাব কোরআনুল করিমে যা কিছু নাজিল করেছেন তাকে যারা গোপন রাখে, ওয়াশতারুনা বিহি সামানান কালিলা, এবং এই কোরআন অল্প মূল্যে তারা বিক্রি করে, কোরআন অল্প মূল্যে বিক্রি করে। এটা দুই ভাবে, এক হচ্ছে হালালকে হারাম করে, হারামকে হালাল করে, সন্নতকে বিদাত করে, বিদাতকে সন্নত করে, তাওহীদকে শিরকে রূপান্তরিত করে এক, আর এক হচ্ছে যে কোরআন যেখানে আল্লাহ পাক প্রয়োগ করতে বলেনি সেখানে প্রয়োগ করে। কোরআন জীবিতদের জন্য তারা ব্যবহার করে না, মৃতদের জন্য করে। মরলেই সুযোগ সুবিধা আসলো কোরআন খানির, তাহলে মৃত আল্লাহ পাক মৃতের জন্য কোরআন নাজিল করেননি, কোরআন নাজিল করেছেন জীবিতদের জন্য যে তারা সেখান থেকে আলো নিয়ে হিদায়ত পাবে, সৎ হবে, মমিন হবে, জাহান্নাম থেকে বাঁচবে। মরার পর মৃতের নামে কোরআন পড়া হয়, কোরআন বক্সানো হয় এবং মনে করা হয় যে এই দিয়ে জান্নাতে পাঠাবো, আল্লাহ পাক এই উদ্দেশ্যে নাজিল করেননি। ওয়াশতারুনা বিহি সামানান কালিলা, এবং যা কিছু সন্ধ্যাবেলা পেল, ভালো ভালো খাবার পেল, কিছু টাকা পয়সা পেল, এই যে ওয়াশতারুনা বিহি, অল্প মূল্যে কোরআনে কারীম বিক্রি করে। উলায়েকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লা নার, আল্লাহ পাক বলছে এরা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভক্ষণ করবে না, ইল্লা নার, তাহলে আগুন খাবার হবে জাহান্নামীদের এই শ্রেণীর লোকদের। ওয়ালা ইউকাল্লিমুহুম আল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক এই শ্রেণীর লোকদের সাথে কথাও বলবেন না, কথাও বলবেন না আল্লাহ পাক, কোনো কথা নেই, বিনা হিসাবে জাহান্নামে যাও, সত্যকে গোপন করেছ, অল্প মূল্যে কোরআনকে বিক্রি করেছে। কোরআন বিক্রি করার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে তাবিজ বিক্রি করা, ছাপিয়ে রেখে দিচ্ছে, ঢুকিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে বিক্রি করছে, 1,000, 2,000, 5,000 যাকে যেরকম পেল, এই তাবিজের ব্যবসা। ওয়াশতারুন বিহি সামানান কালিলা, এই শ্রেণীর লোকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন আল্লাহ কাল কিয়ামতে কথা বলবেন না, পেটে জাহান্নামের আগুন ভরবে। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক তাদেরকে এই নাপাকি থেকে, এই পাপের নাপাকি অপবিত্রতা থেকে তাদেরকে পরিশুদ্ধ করবেন না, পাক পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 174। মহান আল্লাহ পাক ইয়তিমের ধন সম্পদ জুলম অত্যাচার করে যারা আত্মসাত করে, বেইমানি করে, খেয়ে নেই, আর সাধারণত ইয়তিমের ওই চাচারা খায় আর না হলে মামারা খায়, মানে এরাই কাছাকাছি থাকে, এরাই দেখাশোনা করে, আর খুব কম হয় যে দূরের কেউ হয়তো এতিমের দেখাশোনার নামে তার জমি জায়গাগুলো দেখাশোনা করছে, প্রপার্টি সম্পদ দেখাশোনা করছে ওই এতিমের বাবার, আর বেমানি আত্মসাত করছে যেভাবে ক্ষতি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুন আমওয়াল আল-ইয়াতামা যুলমা, যারা ইয়াতীমদের ধন সম্পদকে জুলম অত্যাচার করে ভক্ষণ করবে, মানে আত্মসাত বেইমানি করবে, দ্রুত খেয়ে ফেলবে, 10 টাকা খরচ করে 20 টাকা লিখবে, হাট বাজার করতে গিয়ে তাদের ইয়াতীমদের বিধবাদের, কারণ তারা নিজেরা হাট বাজার করতে পারে না বা হিসাবও বুঝে না, জমি জায়গায় খরচ করে 10,000 টাকা খরচ করে লিখবে তোমার এইবার ফসল করতে 20,000 টাকা খরচ হইল, এভাবে বেমানি আত্মসাত করছে এক শ্রেণীর লোকেরা। ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা তাদের পেটে আগুন ভক্ষণ করছে যারা এরকম জুলম অত্যাচার করবে ইয়াতীমদের উপর। ওয়াসায়াসলাউনা সাইরা, এবং শীঘ্রই তারা জ্বলন্ত আগুনে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে তারা দাখিল হবে। সূরা নিসার আয়াত নম্বর 10। তাহলে এর দ্বারা বোঝা গেল যে জাহান্নামে জাহান্নামীদের একরকমের খাবার হবে আগুন, আগুন ভরবে পিঠে, আগুন খাবে তারা। এখন আসে জাহান্নামীদের লেবাস পোশাক সম্পর্কে, তাদের পোশাক পরিচ্ছদ কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে একটি আয়াত ইরশাদ করেছেন সূরা হজের আয়াত নম্বর 19। সত্যপন্থী এবং বাতিলপন্থীর কথা উল্লেখ করেছে। হা আযানি খাসমান ইখতাসামু ফি রব্বিহিম, এই দুইটি দল মানে হকপন্থী এবং বাতিলপন্থীদের কথা উল্লেখ করেছেন। তারপরে ফাল্লাযীনা কাফারু, দ্বিতীয় দল বাতিলপন্থী যেটি, তারা হচ্ছে যারা কি কাফারু, কাফের, অস্বীকার করেছে অথবা তাওহীদকে অস্বীকার করে মুশরিক হয়েছে, দিনের এমন বিষয়কে আদায় করেনি যেটি কুফুরি, যেমন নামাজ ত্যাগ করা। ফাল্লাযীনা কাফারু, সুতরাং যারা কুফুরি করবে, কত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তাদের জন্য আগুনের কাপড় প্রস্তুত করা হবে। আজকাল কাপড় সেলাই করাকে আরবি ভাষায়, টেলারদের ভাষায় তাফসিল বলছে, তাফসিল, আর কোরআনের ভাষাকে বলা হচ্ছে কাত্তা আয়ু কাত্তা, মানে কাটতে হয়, প্রথম কাটিং করতে হয়, যেহেতু কাতা মানে কাটা, কাটিং করতে হয় আর তারপরে সেলাই করতে হয়। আল্লাহ পাক বলছেন কত্তিয়াত মানে প্রস্তুত করা হবে, কেটে তৈরি করা হবে, তাহলে আগুনের লেবাস পোশাক তাদের জন্য প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ, আগুনে জ্বলছে আর লেবাস পোশাক যে জড়িয়ে তাও আগুনের, কত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, কাপড় হচ্ছে আগুনের, পোশাক হচ্ছে আগুনের, উপরন্তু ওয়ায়ুসাব্বু মিন ফাওকি রউসিহিম আল হামীম, এবং তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢালা হবে, ইউসহারবিহি মা ফি বুতুনিহিম আল জুলুদ, যার ফলে তাদের পেটে যা কিছু আছে, নাড়ি ভড়ি কলিজা যা কিছু আছে, কিডনি যা আছে, সব গলে নেমে যাবে। ইউসহারবিহি মা ফি বুতুনিহিম, পেটে যা আছে, অল জুলুদ, আর চামড়ায় যা কিছু, শরীরে যত গোস্ত আছে, সব কিছু নেমে যাবে, উপর থেকে ফুটন্ত পানি পড়ছে, আর গায়ে রয়েছে জাহান্নামের আগুনের পোশাক। ইউসহারবিহি মা ফি বুতুনিহিম আল জুলুদ, যা কিছু শরীরে আছে, পেটের ভিতরে আছে আর ওপরে যে গোস্ত আছে, রক্ত আছে, সব কিছু গলে নেমে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল সূরায়ে ইব্রাহিমের আয়াত নম্বর 85 ইরশাদ করেছেন আরেক রকমের পোশাকের কথা জাহান্নামীদের। সেখানে বলা হয়েছে ওয়াতার আল মুজরিমিন ইয়াউমাইযিন মুকাররানিন ফিল আসফাদ, আল্লাহ পাক বলছেন যে তুমি সেই দিন, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াতারা, নবী করিম সাল্লামকে আল্লাহ সম্বোধন করছেন, তুমি সেই দিন দেখবে কাদেরকে, আল মুজরিমিন, অপরাধীদেরকে, আল্লাহ অপরাধী বলছে, তাহলে অপরাধী কে? আজকালকার অপরাধী যারা সমাজ বিরোধী কাজ করে তারা অপরাধী, যারা রাষ্ট্রবিরোধী কাজ করে তারা অপরাধী। হ্যাঁ অপরাধী, অবশ্যই অপরাধী তারা, কিন্তু এর চেয়ে বড় অপরাধী হচ্ছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করেছে, বিরুদ্ধাচরণ করেছে। প্রথম আল্লাহকে যারা অস্বীকার করেছে, আল্লাহ পাকের একত্বকে অস্বীকার করেছে, শিরক করেছে, আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন তা অস্বীকার করেছে, অপরাধী এরা অপরাধী। আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা তারা করে, আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করে না, এরা সব সকলে অপরাধী। সুতরাং বেনামাজি অপরাধী, বড় অপরাধী, যারা সুদ খায় বড় অপরাধী, মদ পান করে বলে আমার পয়সা দিয়ে পান করছি বড় অপরাধী, রোজার দিনে রোজা রাখে না আমি রোজা রাখি না তাতে তোমার কি, তুমি বড় অপরাধী, যাকাত দেয় না বড় অপরাধী। আল্লাহ পাক বলছেন ওয়াতার আল মুজরিমিন, অপরাধীদেরকে দেখবে, ইয়াউমাইযিন সেই দিন মানে কিয়ামতের দিনে, মুকাররানিনা ফিল আসফাত, তারা শৃঙ্খলাবদ্ধ থাকবে, মজবুত করে তাদেরকে শিকলাবদ্ধ করে রাখা হবে, শিকল দিয়ে জিনজির দিয়ে তারা বাঁধা থাকবে। ৪৯ নম্বর আয়াতে, ৫৫ নম্বর আয়াতে আল্লাহ পাকের সাথে সারাবিলহুম মিন কাতিরান, আর এই জাহান্নামী অপরাধীদের পোশাক হবে সারাবিল, বলা হয় পায়জামাকে, আর এখানে পোশাক উদ্দেশ্য করা হয়েছে মিন কাতিরান, এই লেবাস পোশাক হবে শরীরের আলকাতরার, কাতিরান মানে হচ্ছে আলকাতরা, আলকাতরা এই যে রোডের যে পিচ ঢালাই করে, এটা গরম করতে দেখেছেন কোনদিন, যখন গরম খুব ফুটন্ত গরম থাকে কাঁচ দিয়ে অতিক্রম করেছেন কত তাপ থাকে, তাহলে অনুভব আছে। জাহান্নামে আলকাতরা, জাহান্নামের আগুন দিয়ে, দুনিয়ার আগুন চাইতে ৭০ গুণ বেশি তাপ, সে আগুন দিয়ে ফুটিয়ে তা দিয়ে লিবাস পোশাক তৈরি করা হবে, পোশাক হচ্ছে আলকাতরা পোশাক। সারাবি লহম মিন কাতিরান ওয়া তাগশা ওজুহাহুম নার, এবং তাদের মুখমন্ডল ঢেকে দেওয়া হবে আগুন দিয়ে, শরীরে আলকাতরা যা ফুটন্ত আলকাতরা জাহান্নামের আগুন দিয়ে তার পোশাক, আর তাদের মুখমন্ডলকে ঢেকে দেওয়া হবে জাহান্নামের আগুন দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, মুজরিমিন যারা অপরাধী, আল্লাহর হকের ক্ষেত্রে অপরাধী অথবা মানুষের হকের ক্ষেত্রে অপরাধী, এই দুটি হক আমাদের সাথে বিজড়িত, আল্লাহর হক না হয় মানুষের হক। মানুষের হকের মধ্যে মাতা পিতার হক রয়েছে, ছেলে মেয়েদের হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে, স্বামীর হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে, হ্যাঁ মানুষ হিসাবে মানুষের হক রয়েছে, ইত্যাদি ইত্যাদি, আত্মীয় স্বজনদের হক রয়েছে, এতিম বেদবাদের হক রয়েছে, গরিব মিসকিনের হক রয়েছে। যারা আল্লাহর হক আদায় করল না অথবা মানুষের হক আদায় করল না বা দুটোই করল না, এরা হচ্ছে অপরাধী। আল্লাহ পাক বলছেন ফি আযাবে জাহান্নামা খালেদ, জাহান্নামের আযাবে তারা চিরকাল বসবাস করবে। ইমাম ইবনে ইব্রাহিম আত-তাইমি বড় মুহাদ্দিস ছিলেন, তিনি তিনি বলতেন যে আয়াতগুলিতে শুনালাম যে জাহান্নামীদের এক রকমের খাবার হবে কি, আগুন, আগুনই খাবার তাদের। তিনি বলছেন এবং জাহান্নামীদের কাপড়ের কথা, জাহান্নামীদের কাপড় আবার কিসের, আগুনেরই কাপড়। তিনি বলতেন সুবহান মান খালাকা মিনান নার সিয়াবান, মানুষকে যদি বলা হয় আগুন দিয়ে কাপড় তৈরি করতে পারবে, পারবে না, আগুন দিয়ে তোমাকে কাপড় তৈরি, আরে আগুনে তো সব জ্বালিয়ে দেয়, আগুন দিয়ে আবার কাপড় কি করে তৈরি করব। তিনি আশ্চর্য হয়ে বলতেন আল্লাহ পাকের প্রশংসা করি, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেন, সুবহান মান খালাকা মিনান নার সিয়াবান, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাকের পবিত্রতা ঘোষণা করছি, মহিমা ঘোষণা করছি, যিনি আগুন দিয়ে কাপড় তৈরি করেছেন, কাপড় সৃষ্টি করেছে, মান খালাক মিনান নার সিয়াবান। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন, হাদিসে যে পোশাকগুলির কথা বলা হয়েছে জাহান্নামীদের, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাইহাতু, রোদনকারিণী, মহিলারা বেশি কাঁদাকাটি করে, কেউ মারা গেলে, আপনজন মারা গেলে মহিলারা বেশি চিৎকার করে, হাই হাই করে কাঁদাকাটি করে, সেজন্য তাদের শাস্তির কথা বলা হয়েছে। এইরকমই কোন পুরুষ যদি অধৈর্য হয় আর হাই হাই করে চিৎকার করে কান্না করে রোদন করে তাহলে তারও জন্য শাস্তি রয়েছে। যদি রোদন করার এই কাবিরা গুনাহতে এত শাস্তি হয় বা এই রকমের জাহান্নামী লেবাস পোশাক দেওয়া হয় তাহলে যারা এর চাইতে বড় অপরাধ করেছে নামাজ ত্যাগ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম খেয়েছে, জুলম অত্যাচার করেছে মানুষের ওপর, তাদের কি অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না ইহা রোদন করেনি, অন্য কারোর জুলুম করেনি। সে চিৎকার করে কান্না করেছে, স্বামী মারা গেছে, তখন ছেলে মারা গেছে, চিৎকার করে মাথা আছড়ে আর বুক চাপড়িয়ে কান্না করেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, চিৎকার করে কান্না করেছে, আর তো বেশি কিছু করেনি। চক্ষু দিয়ে পানি আসলে অসুবিধা নেই, যাই যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি দয়া, দয়ার প্রমাণ যে আপনার অন্তরে মায়া আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে, সেই জন্য চক্ষু দিয়ে পানি এসেছে, এটি আপত্তিকর নয়। কিন্তু যদি কেউ চিৎকার করে কান্না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নায়ে হাত রোদন করেনি মহিলা, তার মৃত্যুর পূর্বে যদি তওবা না করে, তাহলে আল্লাহ পাক তওবার দরজা মওত পর্যন্ত খুলে রেখেছেন প্রত্যেকের জন্য। যে কোনো পাপ করেছে, শিরক কুফরি করেছে, কবর মাজারে সেজদা করেছে, আল্লাহ পাক দরজা খুলে রেখেছেন, এখনো তওবার ফিরে আসো আল্লাহর দিকে, শিরক বিদাত ছেড়ে আসো, নামাজ ছেড়েছ, দীর্ঘদিন নামাজ ছেড়েছ, এখন আল্লাহ পাকের দিকে ফিরে আসো, পাঁচ অক্ত নামাজ কায়েম করো, ফজর আদায় করে প্রমাণ করে দেয় যে সত্যি অন্তর থেকে তুমি তওবা করেছ, আর পাঁচ অক্ত তুমি নামাজি হয়ে গেছো। আর এখনো আগে এক অক্ত পড়তেন না, এখন তিন চার অক্ত পড়েন বা চার পড়েন, তাহলে আপনি নামাজি হননি, আপনি কোরআন এবং হাদিসের আলোকে নামাজি হননি। নবী করিম সাল বলছেন যে যদি তওবা না করে মওতের পূর্বে, তো কাম ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে তাকে দাঁড় করা হবে, রোদনকারিনী মহিলা, রোদনকারী পুরুষকে দাঁড় করা হবে হাশরের মাঠে, ওয়া আলাইহা সিরবাল মিন কাতিরান, আর আল কাতরার পোশাক আল্লাহ পাক তাকে পরিয়ে দিবে কিয়ামতের মাঠে, ওয়া দিরউন মিন জারব, সিরবাল হচ্ছে বললাম যে পাজামা, সালোয়ার, সালোয়ার হবে আল কাতরার, আর দের অর্থাৎ তার শরীরের জামা কামিজ হবে মিন জারাব, পাঁচড়া যুক্ত পোশাকের, এমন পোশাক যেই পোশাক শরীরে স্পর্শ করলেই পাঁচড়া, খোসা পাঁচড়া শুরু হয়ে যাবে, খোস পাঁচড়া শুরু হয়ে যাবে, এমন পাঁচড়া চুলকানি শুরু হয়ে যাবে, চুলকানি যার হয়েছে সে কিছুটা অনুধাবন করতে পারবে যে চুলকানি কত বড় যে কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম আজাব দেবেন কাল কিয়ামতে, রওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আর একটা হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে আগুনের লেবাস পোশাক আল্লাহ পাক পরাবেন, কবরে যখন মাইয়াতকে দাফন করা হয়, নেকলোদেরকে জান্নাতের, হ্যাঁ, যখন মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিয়ে দিবে, মান রাব্বুকা মা দীনুকা মা হাযা আর-রাজুল আল্লাযী বয়সা ফীকুম, তিনটি প্রশ্ন উত্তর দিয়ে দিবে, আল্লাহ পাক বলেন ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবাসুহু মিনাল জান্নাতি ওয়াফহু লাহু বাবান ইলাল জান্নাহ, এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের লেবাস পোশাক পরিয়ে দাও, ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর জান্নাতের দরজা খুলে দাও, পক্ষান্তরে কাফির, বেদিন, মুনাফিক, বেনামাজি, তাদের অবস্থা কি হবে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জানাজায় ছিলেন, আর তারপরে লম্বা হাদিসের অংশ বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা কবর আযাবের হাদিস বর্ণনা করেছেন, অনেক বড় হাদিস, তার শুধু ওই কাফের অবস্থা, বেদিনের অবস্থা, ফরজ তরককারীদের অবস্থা কি হবে বলছেন যে তার মওতের কথা উল্লেখ করেন, তার বললেন ওয়া তুআদু রুহুহু ফি জাসাদিহি, যখন দাফন করে দেওয়া হবে পাপিষ্ট মৃত ব্যক্তিকে, তখন তার দেহে রুহ আত্মা ফিরিয়ে দেওয়া হবে, ওয়াতিহ মালাকানে, দুই ফেরেশতা আসবেন, ফাইজুলিসানিহি, বসিয়ে দেবেন ওই ব্যক্তিকে, ফায়াকুলানিল্লাহু, এবং বলবেন দুইজন, মান রব্বুকা, তোমার রব কে ছিল, কার জন্য নামাজ পড়তে, নামাজ পড়তে, সিজদা করতে, পাঁচ অক্ত নামাজ পড়েছ, মান রব্বুকা, বলবে হা হা লাদ্রি, হাই হাই হাই, আফসুস, কিছু জানি না, জানি না, ফেকুলানিল্লাহু, জিজ্ঞাসা কর, মা দিনুকা, তোমার দিন ধর্ম কি ছিল, বলবে হা হা লাদ্রি। নবী করিম বলেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুসসালাহ, মুসলিম এবং কাফের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে কি করে বলবে যে দিনুল ইসলাম, কারণ অনেকের আশা আকাঙ্ক্ষা যে আমি নামাজ না হয় পড়ি না, কিন্তু বলবো যে আমার ধর্ম ইসলাম, আমি ইসলাম মুসলিম ছিলাম, চলবে না, কারণ নবী সাল বলছেন নামাজ হচ্ছে মুসলিম এবং কাফের মাঝে পার্থক্যকারী, আপনি একদিকে হন, আল্লাহর হস্তে একদিকে হন, যদি আল্লাহর ভয় থাকে তো জান্নাতের দিকে হন, আর না হইলে ফামান শা ফালিয়ুমেন ওয়ামান শা ফালিয়াকফুর, কারো ক্ষতি করবেন না, লা ইয়াদুরু ইল্লা নাফসা, নিজেরই ক্ষতি করবে, নিজের সর্বনাশ করবে। নবী করিম সাল্লাম বলছেন জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে, ফেরেশতা জিজ্ঞাসা করবে হা হা লাদির, আফসোস, কিছুই জানি না, কিছু জানি না, ফায়াকুলু মা হাযা আর-রাজুল আল্লাযী বয়সা ফীকুম, ওই ব্যক্তি কে, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল রাসুল করে, বলে হা হালাদের আফসোস কিছু জানে, কোন খবর রাখে না। অনেকে সুরা ফাতিহা শোনাতে পারে না, যে ব্যক্তি সুরা ফাতিহা শোনাতে পারে না, আত্মহাত শোনাতে পারে না, দুরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ মুখস্থ নেই, উবিদাতি জলসা দুরু মুখস্থ আছে, আল্লাহ সাল্লি আল্লাহ সৈয়দেনা মৌলানা উবিদাতি দুরুদ মুখস্থ আছে, যা দিয়ে নামাজ হবে না। আর যে দুরুদ ইব্রাহিম না পড়লে ফরজ নামাজ হবে না, না সুন্নত হবে না, নফল হবে, সেই দুরুদ মুখস্থ নেই, বাস্তব। অথচ মুসলিমের সন্তান দশ জনকে পরীক্ষা করে দিয়ে দশ জনের মধ্যে দুইজন এইরকম অবস্থা, যাদের সুরা ফাতিহা মুখস্থ নেই, আর আত্মহায় দুরুদ মুখস্থ নেই আরো বেশি, পাঁচজন পাঁচজন হয়ে যাবে, কি অবস্থা মুসলিম জাতির। ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়, আকাশ থেকে একজন ডাক দিয়ে বলবে আন কাযাবে মিথুক ফাফরেশুহু মিনান নারে, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবাসুহু মিনান জাহান্নামের লেবাস পোশাক পরিয়ে দাও, তাহলে বোঝা গেল যে আগুনের লেবাস হবে, আগুনের পোশাক হবে, কবর থেকে শুরু হয়ে যাবে আগুনের পোশাক, কবর থেকে শুরু হবে, হাসরের মাঠে হবে, আর জাহান্নাম আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজা খুলে দাও, আবু দাউদের হাদিস। জাহান্নামীদের আজাব সম্পর্কে আরেকটি বিষয় হচ্ছে যে জাহান্নামীদের আজাব একই রকমের একই স্তরের হবে না, যেমন যে ঈশ্বরের পাপি তেমন তার শাস্তি হবে, এমন কি কাফের যে আল্লাহকে বিশ্বাস করেনি, আল্লাহর একত্বকে বিশ্বাস করেনি, পরকালে বিশ্বাস করেন, সমস্ত কাফের আজাব সমান সমান হবে কি সমান হবে? হ্যাঁ, জোরে জবাব দেন, সমস্ত কাফের আজাব কি সমান হবে? সমান হবে। একজন কাফের প্লাস জালেম, জুলুম করেছে আত্মীয় স্বজনদের উপরে, জুলুম করেছে পাড়া প্রতিবেশীর উপরে, জুলুম করেছে কাফের সুদখোর, তাহলে শাস্তি বাড়বে না, প্লাস প্লাস বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কাফের ঘুষখোর অফিসার, তাহলে বাড়বে না। আচ্ছা, ওই রকম মুসলিম গুনাহগার যারা, যেই ব্যক্তি একটি কাবিরা গুনাহ করেছে যদি মাফ না হয় তো তার একটি শাস্তি, দুইটি কাবিরা গুনাহ, তিনটি গুনাহ করেছে, যার দশটি বিশটি কাবিরা গুনাহ আর কাবিরা গুনাহ, তাহলে শাস্তিতে পার্থক্য থাকবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের আয়াত নম্বর ১৯ ইরশাদ করেছেন এই বিষয়টি, ওয়ালে কুল্লিন দারাজাতুন মিম্মা আমিলু, প্রত্যেকের স্তর নির্ধারিত হবে, মিম্মা আমিলু তাদের আমল অনুসারে, কর্ম অনুসারে, যে যেমন কর্ম করে, প্রথম কথা যারা জান্নাতের কর্ম করবে জান্নাতে যাবে, যারা জাহান্নামের কর্ম করবে জাহান্নামে যাবে, তারপরে আবার দারাজাত বিভিন্ন স্তর রয়েছে। আল্লাহ পাক এই দারাজাত বলে এই কথাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে জান্নাতে যেমন বহু স্তর হবে, ওই রকমই একশোটি দরজার কথা, একশোটি স্তরের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে রয়েছে, জাহান্নামে বহু স্তর হবে। মিম্মা আমেলু তাদের আমল পাপের কারণে, যার যেমন পাপ, যার যত বেশি পাপ, যত ধরনের পাপ, তত বেশি তার শাস্তি বাড়বে। বলে ইউআফিয়াহুম আমালাহুম, আল্লাহ পাক তাদের কর্মের পূর্ণ মাত্রায় প্রতিদান দেবেন, পুরোপুরি প্রতিদান দেবেন। ভালো করলেও তাহলে আশ্বাস পেলেন যে পুরোপুরি বদলা পাবেন, যার কাছে পাবেন তিনি জানলেই হইল, মানুষকে জানাতে হবে না, কোন প্রয়োজন করে, বিশেষ করে নফল ইবাদত বন্দিগি যাদের, ওহম লা ইউজলামুন, এবং তাদের উপর কোন রকমের জুলম অত্যাচার হবে না। এমন না যে জুলম হবে, কেউ বেশি কাজ কাম করেছে, মেহনত করেছে, নেক আমল করেছে, তারপর ওই রকম ফলাফল পেল না, এমন হবে না যে এক ব্যক্তি অল্প গুনাহ করেছে তারপর বেশি শাস্তি হয়ে গেল, যেমন দুনিয়াতে হয়, একজন সামান্য অপরাধ করেছে দুই বছরের জেল, আর একজন খুন করে এসছে তিন মাস পরে জামানতে চলে আসলো, তারপরে জেলে ঢুকল না। আর যদি পার্টির লেভেলে হয় ওই রকম কোন, যদি দুনিয়ার কোন সোর্স ধরে থাকে তাহলে তো বলতেই হবে না, তাই না? কিয়ামতের দিনে তা হবে না। আহম লাইজুলামুন, কার উপরে জুলম অত্যাচার হবে না, যে যেমন আমল করবে আমল অনুসারে সেখানে স্তর নির্ধারিত হবে, জান্নাতে যেমন তেমনি জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর ৯১ তে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কুফরি করেছে এবং কুফরি অবস্থায় মারা গেছে, এমন না যে কুফরি করার পরে মুসলিম হয়ে গেছে, কুফরি করেই মারা গেছে, ফালা ইউখবালা মিন আহাদিহিম মিলউল আরযে যাহাবা, সারা পৃথিবী ভর্তি যদি স্বর্ণ সে পেয়ে যায়, আর তা যদি সে তার মুক্তিপণ হিসাবে পেশ করতে চায় আল্লাহর দরবারে, প্রথম কথা কাল কিয়ামতে খালি হাতে হাজির হবে, আর তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে যে কবরে যতই পয়সাওয়ালা ব্যক্তি হোক না কেন, কবরে যখন যাচ্ছে, হ্যাঁ, খালি হাতে না, যদি কবরে না রাখে আর কিছু করে তবুও খালি হাতে, তাই না? খালি হাতে যাচ্ছে। তাহলে কাল কিয়ামতে প্রথম কথা, না স্বর্ণ থাকবে, না চাঁদি থাকবে, না টাকা থাকবে, না ধন সম্পদ কিছু থাকবে। আল্লাহ বলছেন যদি থাকে আর দিতে চাই, ফালাইয়ুকবালা মিন আহাদিহিম মিলউল আরযে যাহাবান, সারা পৃথিবী ভর্তি করে যদি স্বর্ণ দিতে চাই তবুও কবুল করা হবে। আল্লাহ ইফতাদা বিহি, যদি তা সে মুক্তিপণ হিসাবে পেশ করতে চাই। উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওমা লাহুম মিন নাসিরিন, এবং এদের কোন সাহায্যকারী সুপারিশকারী নেই। সেই দিন সুপারিশ হবে না কাফেরের জন্য, সুপারিশ হবে না বেনামাজির জন্য, সুপারিশ হবে না এমন পাপীর জন্য যেই পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। মহান আল্লাহর ইরশাদ করে সূরা মায়েদার আয়াত নম্বর 36, ইন্নাল্লাযিনা কাফারু, যারা কুফরি করে মারা গেছে, লাউ আন্না লাহুম মা ফিল আরযি জামিআ, পৃথিবীতে যা কিছু ধন সম্পদ আছে, যত রকমের সম্পদ আছে, খনিজ সম্পদ কত আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীতে, সারা পৃথিবীতে কত রকমের কারেন্সি টাকা পয়সা ধন সম্পদ আছে, কত ঘরে ঘরে মানুষের ধন সম্পদ আছে, কত মূল্যবান মূল্যবান বস্তু রয়েছে, সবকিছুই যদি লাউ আন্না লাহুম মা ফিল আরযি জামিআ, সবকিছুর সে মালিক হয়ে যায়। ওয়ামিসলাহুম, শুধু তাই নয়, এর অনুরূপ আর এক দুনিয়া আর এক পৃথিবী ভর্তি যদি ধন সম্পদ দেওয়া হয়, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের আযাব থেকে মুক্তিপণ হিসাবে পেশ করার জন্য যদি পেশ করতে চাই, মা তুকুব্বিলা মিনহুম, তাহলে তাদের পক্ষ থেকে কবুল করা হবে না, মঞ্জুর করা হবে না। আল্লাহ পাক সেদিন কারো মুক্তিপণ কবুল করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ পাক আরো ইরশাদ করে তারপরের আয়াতে, 37 নম্বর আয়াতে সূরা মায়েদার, ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার, তারা জাহান্নাম থেকে বের হওয়ার আশা আকাঙ্ক্ষা করবে, ইচ্ছা করবে। ওমা হুম বিখারিজিনা মিনহা, জাহান্নাম থেকে কখনো বের হতে পারবে না। ওয়ালাহুম আযাবুম মুকিম, এবং তাদের জন্য স্থায়ী আযাব রয়েছে, শাস্তি রয়েছে। ইউবাসসারুনাহুম, আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের এক অপরকে দেখানো হবে। তাহলে জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে, এক অপরকে দেখতেও পাবে, যাতে আরো লাঞ্ছিত হয়। জাহান্নামে দুই রকমের আযাব হবে, এক হচ্ছে দৈহিক আযাব, এক হচ্ছে মানসিক আযাব। মানসিক আযাব, যদি আপনি কোন অপরাধ করেন আর অপরাধের কারণে জামে মসজিদের সামনে, যেমন সৌদি আরবে যেগুলি শাস্তির বাস্তবায়ন করা হয়, দণ্ডবিধানের বাস্তবায়ন করা হয়, তার মধ্যে কেউ যদি মদ খায় বা কিছু করে, এরকম শাস্তিগুলো যে দোররা লাগানো, কোড়া লাগানো হয়, কষাঘাত করা হয়, শত শত লোককে জমা করা হয়েছে, ঘোষণা করে দেওয়া হয়েছে যে অমুক ব্যক্তিকে শাস্তি করা হবে, তো শাস্তি তো মার যা খেলেন খেলেন, কিন্তু হাজার হাজার লোক দেখলো যে অমুক ব্যক্তি আজকে মার খেয়েছে তার অপরাধের কারণে, তাই না? তো জাহান্নামে এইরকম আজাব হবে। ইউবাসসারুন, আমি একে অপরকে দেখবে, লাঞ্ছিত হবে, আর আমি চলছি সেও চলছে, আরে সে তো হুজুর ছিল রে, আরে ও তো দাড়িওয়ালা মানুষ ছিল, কিন্তু যে কবর মাজার পূজায় ডাকত, বিদাত করেই তো কোরআন মৃতদের জন্য ব্যবহার করেছে, জীবতীদের সংশোধন করার চেষ্টা করেনি, কোরআনের পেটের ব্যবসা করেছে, তাবিজ তোমার ব্যবসা করেছে। এইরকম অনেক নেতারা, নেতারা সাধারণ মানুষের সামনে হয়তো খাবে না, কোন গল্প করবে না, তাদের সাথে কথা বলবে না, সেই দিন আরে বড় বড় নেতা আমার সাথে জ্বলছে, শুধু আমি না, হ্যাঁ অমুক নেতা জ্বলছে, অমুক মহাজন চলছে। সেই দিনের আযাব থেকে মুক্তিপণ হিসাবে পেশ করতে চাইবে, বেবানিহি, ছেলে মেয়েকে পেলে, নিজেকে বাঁচাবার জন্য ছেলে মেয়ে যদি পেত, ছেলে মেয়েকে দিয়ে নিজে মুক্তি হাসিল করতে চাইবে, ও সাহেবাতে, স্ত্রীকে দিয়ে দিতে চাইবে, জানলা তুমি স্ত্রীকে নিয়ে নাও, স্ত্রীকে জানলা আমি বাঁচে যাই, হবে না। ও আখি হে, নিজের ভাই বোনদেরকে দিতে চাইবে, ও ফসিলতে হিল্লাতি তুবি, আত্মীয় স্বজন বংশ গোত্র তাদেরকে দিয়ে দিতে চাইবে, যে আল্লাহ এদেরকে নিয়ে নাও, দিয়ে আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচিয়ে দাও। ওমান ফিল আরযে জামিয়া, পৃথিবীতে যে কেউ আছে সারা পৃথিবীর সবাইকে নিয়ে নাও, আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে দাও, রক্ষা করো। সুম্মায়ুনজি, তারপরে তার কোন রকমের মুক্তি হয়ে যাক, মুক্তি হবে না। সূরা মারেজের 11-14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে, তাহলে এমন কঠোর শাস্তি হবে যে দুনিয়ার শাস্তিতে অনেক সময় পয়সা দিয়ে, যাক আমি দৈহিক শাস্তি নিতে চাই না, আমি আর্থিক শাস্তি, যাক আমি 1,00,000 টাকা ফাইন দিয়ে দিলাম, আমি জেলে থাকতে চাই না, আমি বিরাট একটা কিছু করে দিয়ে দিলাম, যাক আমাকে যেন শাস্তি না দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আখিরাতে তা হবে না, তা হবে না। জাহান্নামে জ্বলতে হবে যতই বড় নেতৃত্বের অধিকারী হোক না কেন, যতই পয়সা ধন সম্পদের মালিক হোক না কেন। জাহান্নামের আজাব এত কঠোর আজাব হবে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সহিহ মুসলিমের হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউতাবে আনআমে আহলি দুনিয়া, দুনিয়ার সবচেয়ে বেশি ভোগবিলাসী ব্যক্তিকে কিয়ামতের দিনে নিয়ে আসা হবে। সবচেয়ে বেশি ভোগবিলাসী ব্যক্তি, চিন্তা করুন তাহলে, যুগে যুগে আজকের জমানে আপনি চিন্তা করুন আপনার চিন্তার জগতে, যে সবচেয়ে বেশি ভোগবিলাসী কোন শ্রেণীর লোকেরা হইতে পারে, যাদের কাছে বড় নেতৃত্ব রয়েছে, যাদের কাছে অডিয়েল ধন সম্পদ রয়েছে, যারা পৃথিবীর মধ্যে এক নম্বর, দুই নম্বর, চার নম্বর, দশ নম্বর ধনী, আর তাদের গল্প শুরু হয়ে গেলে আমরা সময়ের খোঁজ খবর থাকে, আরে এত টাকার মালিক, এত টাকার মালিক, আশ্চর্য হয়ে যায়। আর তারপর আমাদের ইমান এত দুর্বল হয়ে যায়, আমরাও যদি কিছু পেতাম কারুনের মতো। কারুনের ধ্বংস হওয়ার আগের দিন যখন জাঁকজমক পূর্ণ সে সাথী সঙ্গীদেরকে নিয়ে অবস্থায় বের হল, জাঁকজমকপূর্ণ অবস্থায় সাথী সঙ্গীদেরকে নিয়ে বের হইল, আর ধন সম্পদের অভাব নেই, দেখে কিছু দুনিয়াদার লোকেরা বলেছে ইয়ালাই তালানামি সালামা উতিয়া কারুন, কারুনের ধন সম্পদের মতো আমরাও যদি কিছু পেতাম, আমরাও যদি কিছু পেতাম। আজকালকার অধিকাংশ লোকদের অবস্থা এরকম, দুনিয়ার মধ্যে এত বড় বড় ধনী হয়ে গেছে, ওই ব্যক্তি মাসে পাঁচ হাজার রিয়াল ইনকাম করে, আরে আমি মাত্র এক হাজার, আরে মাত্র দুই হাজার, মাত্র পাঁচশো, আমিও যদি সেই রকম পারতাম। কিন্তু আলহামদুলিল্লাহ বলুন যে আপনার কাছে ইমান আছে, আপনার কাছে পাঁচ অক্ত নামাজ আছে, ওই পাঁচ হাজার রিয়ালওয়ালার কাছে দশ হাজার বেতন পায়, তার কাছে নামাজ নেই, দিন নেই, পরকাল নেই, জান্নাতের রাস্তা নিয়েছে, জাহান্নামের রাস্তায় আছে, বলুন আলহামদুলিল্লাহ, শুক্রিয়া দেখুন আল্লাহ ফাকর রব্বুল আলামিন। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ ফাকর ইমানের নিয়ামত, ইসলামের নিয়ামত, তৌহিদ, আল্লাহর একত্বে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন, সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন, বিদাত থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন, আল্লাহ পাক নামাজি বানিয়েছেন, আল্লাহ পাক অন্তরে ভয় দিয়েছেন, তাকওয়া দিয়েছেন, যে কোন সময় ভুল হয়ে গেল আবার আল্লাহর দিকে ফিরে এসে তওবা করেন। সেই দিন দুনিয়ার সবচেয়ে বেশি ভোগবিলাসী ব্যক্তিকে নিয়ে আসা হবে, মিন আহলিন নার, কিন্তু জাহান্নামে, কাফের, বেনামাজি, পাপিষ্ট, অপরাধী, ইয়াউমাল কাফায়ুস বাগু ফিন্নারে সাবগা, জাহান্নামে একবার শুধু ডুবিয়ে দেওয়া হবে, বাস, বেশি না, একবার জাহান্নামে ডুবিয়ে উঠিয়ে নেওয়া হবে, একবার ডুবিয়ে দিয়ে জাহান্নাম থেকে উঠিয়ে নেওয়া হবে। সুম্মায়ু কালো, তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, হে অমুক, হাল রাআইতা খায়রান কাত্তু, জীবনে কোনদিন কল্যাণ পেয়েছো, আরাম পেয়েছো, দুনিয়াতে ষাট বছর সত্তর বছর বেঁচেছে, জীবনে খাবারের চিন্তা করতে হয়নি, খাবার কে তৈরি করে নিয়ে আসবে তাও চিন্তা করতে হয়নি, কে আমাকে পৌঁছাবে তাও চিন্তা করতে হয়নি, দিনে সতেরো বার খেয়েছে, নাস্তা করেছে, আর লেবাস পোশাকে একবার পরে আর একবার আর পরেনি, খুলে ফেলেছে তো গেছে। ভোগবিলাসী লোক এইরকম দুনিয়াতে বহু আছে, কিন্তু আল্লাহর প্রতি ইমান নাই, পরকালের প্রতি ইমান নাই, সৎকর্ম নেই। এইরকম ভোগবিলাসী ব্যক্তিকে একবার জাহান্নামে ডুবিয়ে জিজ্ঞাসা করা হবে, হাল রায়তা খায়রান কাত্তু, কোন কল্যাণ কোনদিন পেয়েছিলে এর আগে, হাল মাররা বেকা নাঈমুন কাত্তু, জীবনে কোনদিন কোন নিয়ামত, কোন সুখ পেয়েছ, কোন সুখ পেয়েছ জীবনে, ফায়াকুল লা ওয়াল্লাহি, না না, আল্লাহর কসম করে বলছি, ইয়া রব্বে, হে রব, জীবনে কোন শান্তি পাইনি, সব শান্তি ভুলে গেছে, সারা জিন্দগির ভোগবিলাসের শান্তি সব ভুলে গেছে, একবারের একবার জাহান্নামে যাওয়াই মাত্র কিছু করার জন্য। ওয়ায়ুতাবি আসাদদিন আছে পৌসান ফিদ দুনিয়া, যারা কষ্টে রয়েছেন আর্থিক দিক থেকে, যারা শারীরিক দিক থেকে দুর্বল হয়ে রয়েছেন, যারা পীড়িত আছেন, অসুস্থ আছেন, তাদের জন্য সুসংবাদ, দুনিয়ায় যে ব্যক্তি অত্যন্ত কষ্টে ছিল, অভাবে ছিল, সার্বিক দিক থেকে দুর্বল হয়েছিল, অনেক কষ্ট করেছে দুনিয়ায়, কিন্তু জান্নাতি, কিন্তু জান্নাতি, মমিন, নামাজি, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ পাক জান্নাতি করেছেন, ফায়ুস বাগো সাবকাতান ফিলজা, জান্নাতে একবার আল্লাহ ঢুকিয়ে দিবেন, একবার জান্নাতে ঢুকিয়ে দিবেন, তারপরে আল্লাহ জান্নাত থেকে বের করবেন, ফায়ু কালুল্লাহ ইবনা আদম, হে আদম সন্তান, হাল রাআইতা বুসান কাত্তু, কোনদিন তুমি কষ্ট কেলেশ পেয়েছ, বালা মুসিবত পেয়েছ, কোনদিন অভাব হয়েছে, জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ও হাল মাররা বেকা সিদ্দাতুন কাত্তু, কখন কখনো কোন রকম তোমার উপর বিপদ আপদ এসেছিল, ফায়াকুলুল্লাহ ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, না জিন্দেগিতে আমার মনে নাই যে কোনো কষ্ট হয়েছে, কোনো কষ্ট হয়নি আমার, দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাবে, জান্নাতে একবার যখন যেতে পাবে দুনিয়ার সমস্ত কষ্ট অশান্তিকে ভুলে যাবে। আল্লাহ ইয়া রব্বি মা মাররাবি বুসুন কতু আলা রায়তু শিদ্দাতান কতু, কখনো কোনো কষ্ট পাইনি, কখনো আমি কোনো বালা মুসিবতে পড়িনি, কখনো আমি অসুস্থ হইনি, কোন পেরেশানি আমি কোনদিন জানি না। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ পাকের হাদিসে কুদসি, আল্লাহ পাকের ইরশাদ করছেন, বলবেন আল্লাহ পাক জাহান্নামীদের, লি আহওয়ানে আহলি নারি আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সবচাইতে হালকা আযাব যে জাহান্নামীকে হবে, সবচাইতে হালকা আযাব আবু তালেবের মতো আরো এইরকম হবে হালকা আযাব বলা, সবচেয়ে হালকা আযাব যাকে হবে, ওকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, লাউ আন্নাল্লাকা মা ফিল আরযে মিন শাইইন আকুনতা তাফতাদি বিহি, আচ্ছা বলো তো সারা পৃথিবী যদি এখন তোমাকে দিয়ে দি, সারা পৃথিবী দিয়ে দিলাম মালিকানা, আর তোমাকে যদি বলি তোমার পৃথিবীতে যা কিছু ধন সম্পদ আছে ওটা যদি দিয়ে দাও তাহলে তোমাকে জাহান্নাম থেকে আমি মুক্তি দিয়ে দেব, মুক্তিপণ হিসাবে দেবে, জিজ্ঞাসা করবে, ফায়াকুল নাম, হ্যাঁ আল্লাহ, আল্লাহ যদি সারা দুনিয়া আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে দিয়ে দেবো, দিয়ে আমি জাহান্নাম থেকে রক্ষা পেতে চাই, আকাঙ্ক্ষা করবে। ফায়াকুল, আল্লাহ পাক তখন বলবেন, আরাদ তমিনকে আহওয়ানা মিন হাজ, তোমার কাছে সারা দুনিয়া চাইনি, তোমার কাছে 10,000 রিয়াল আছে, 10,000 রিয়াল চাইনি, তোমার কাছে চেয়েছিলাম আমি 100 টাকায় 250 টাকা মাত্র দিতে হবে, তোমার 24 ঘন্টা চাইনি, বলেছিলাম যে 5 অক্ত নামাজ পড়তে হবে, মাত্র হয়তো 1 ঘন্টা লাগবে, টোটাল 5 অক্ত নামাজ পড়তে 1 ঘন্টা বা 2 ঘন্টায় লাগবে, এর বেশি চাইনি তোমার কাছ থেকে, তোমাকে সারা জীবন না খেয়ে থাকতে বলিনি, বলেছিলাম রমজান মাসে রোজা রাখতে হবে, মাসে 1 মাস রোজা রাখতে হবে, তোমাকে বলিনি যে সমস্ত টাকা পয়সা এসে মক্কায় সারা জিন্দগি পড়ে থাকতে হবে, বলেছিলাম জিন্দগিতে একবার শুধু হজ করতে হবে, বলেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক বললেন যে তোমার কাছে একেবারে হালকা বিষয় চেয়েছিলাম, আনতা ফিসুলবে আদম, আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশে যখন ছিলে তখন তোমাকে ডেকে তোমার আত্মাকে নিয়ে বলেছিলাম যে আলাস্তবে রব্বেকুম, আমি কি তোমাদের রব নই, তখন বলিস আল্লাহ তুশরিক বি শাইয়া, আমার সাথে শিরিক করিও না, আল্লাহ তুশরিকা বিষয়া, খবরদার শিরিক করবে না, এই কথা বলেছিলাম, ফা আবাইতা, কিন্তু তুমি অস্বীকার করেছিলে, ইল্লাম তুশরিকা বি, তুমি একেবারে অটল ছিলে শিরকের উপর, কেন তুমি শিরিক করেছিলে, আমি তো সামান্যই বলেছিলাম, খবরদার শিরিক করিও না আর আমার ইবাদত বন্দী করবে, আমার আদেশ মেনে চলবে, আমার নিষেধ মেনে চলবে, এতটুকু চেয়েছিলাম, তোমার কাছে টাকা পয়সা ধন সম্পদ কিছু চাইনি, তোমার বাড়িঘর চাইনি। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, হালকা আযাব কাকে হবে এই সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব, সবচেয়ে হালকা আযাব কিয়ামতের দিনে আবু তালিবকে হবে, ওয়াহুয়া মুনতাইলুন বিনালাইন, দুটো স্যান্ডেল আল্লাহ পাক পরিয়ে দেবেন, কিসের স্যান্ডেল, জাহান্নামের লেবাস পোশাক, সব জাহান্নামের, জাহান্নামের স্যান্ডেল আল্লাহ পরিয়ে দেবেন, বলছেন ইয়াগলি মিনহমা দেমাগহু, এই দুইটি স্যান্ডেলের কারণে মাথার যে খুলি আছে মগজ তা টকবক করে ফুটতে থাকবে, ফুটতে থাকবে। রাওয়াহু মুসলিম। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা যিনি মুসলিম হয়েছিলেন তার নাম বলতে পারেন, একজন হামজা, তিনি তো শহীদ হয়েছেন, আর একজন যিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, একদিন বললেন ভাতিজাকে, হে আল্লাহ রসুল, হাল নাফাত আবা তালেবের সাহি, আবু তালেবের কিছু আপনি উপকার করতে পারলেন, আবু তালেব আপনার চাচা ছিল আর এত আপনার দেখাশোনা করত, এত খেদমত করত, বেঁচে থাকতে কোনদিন কাউকে কাছে আসতে দেয়নি, কোন জালেমকে, কোন কাফেরকে, কোন রকমের জুলম অত্যাচার আপনার উপর হতে দেয়নি, কোন কিছু উপকার করতে পারলেন, ফাইন্নাহু কানা ইয়াহুতুকা ওয়া ইয়াগযাবুল আকাশ, তিনি আপনার হেফাজত করতেন এবং তিনি আপনার জন্য অন্যের সাথে ঝগড়া বিবাদ খরিদ করে নিয়েছিলেন, কালা নাম, হ্যাঁ অবশ্যই আমি তার উপকার করেছি, বলছেন হুয়াফি দাহদাহিম মিন্নার, সে জাহান্নামের চরে থাকবে, বুঝেন চর, নদীর চর, যেখানে চর পড়ে গেছে, নদীতে পানি নেই চর পড়ে গেছে, জাহান্নামের একবারে চর যেখানে আগুন নেই তেমন ওখানে থাকবে, লাউলা আনা, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার ভাতিজা না হইতাম এবং আমার যদি সে উপকার না করত, কুফরের অবস্থায় সে ইসলামের এই খেদমত করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর হেফাজত করেছে, যদি না করত, লাকানা ফিদ্দারকিল আসফালে মিনান নার, তাহলে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকত। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস। সবচাইতে কঠোর শাস্তি, হালকা শাস্তির কথা শুনালাম, তাহলে কঠোর শাস্তির কথা শুনিয়ে দিই, আল্লাহ ফাকর রব্বুল আলামিন ফেরাউন জালেমের কথা বলেছেন, কঠোর শাস্তি তাকে দেওয়া হবে, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা গাফের আয়াত নম্বর 46, আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে সকাল বিকালে এই ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীদের উপর। ওয়াইয়াউমা তাকুমুস সাআ, এবং যেদিন কিয়ামত কায়েম হবে সেই দিনও জাহান্নাম পেশ করা হবে। আদখিলু আলা ফিরআউনা আশাদাল আযাব, আল্লাহ বলছেন ফেরাউনের বংশধরকে, ফেরাউনের সেনাবাহিনীকে, ফেরাউন সহ কঠোর আশাদাল, সবচাইতে শক্ত শাস্তি, কঠোর শাস্তিতে দাখিল করো হে ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক শ্রেণীর লোকদের জন্য কঠোর শাস্তির কথা বলেছেন, তারা হচ্ছে মুনাফিক। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে। ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, এবং তাদের কোন সাহায্যকারী তুমি খুঁজে পাবে না, তাদের জন্য কোন সুপারিশ হবে না। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, আল্লাহ পাক এমনকি বেনামাজিদের সম্পর্কে বলেছেন এই সূরায় যে অংশটুকু এখন বললাম, ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, তাদের জন্য কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না। সূরা নিসার আয়াত নম্বর 145 আল্লাহ পাক রব্বুল মুনাফিকদের এই দুর্গতির কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে নিফাক থেকে, আমাদেরকে শিরিক থেকে, আমাদেরকে কুফরি থেকে, আমাদেরকে নামাজ ত্যাগ করা থেকে, সমস্ত কাবিরা এবং সাগিরা, সমস্ত গুনাহ, প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সেই রকমের তাকওয়া পরহেজগারী যেন দান করেন। আল্লাহ আমাদের হালাল রিজিক যেন দান করেন, হালাল রিজিকে বরকত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদের গুনা খাতা যেন অতীতের মাফ করে দেন। আগামীতে আল্লাহ ফাকর আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন। আল্লাহ ফাকর আমাদেরকে সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে যেন রক্ষা করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এখানে এক ইঞ্জিনিয়ার ভাই ছিলেন, যিনি জাপান থেকে পড়াশোনা করে এসেছিলেন এবং নিয়মিত প্রায় 10 বছর থেকে উনি ইসলামিক সেন্টার আসতেন, জুমার দিনে মঙ্গলবারও আসতেন, অনেক দূরে আওয়াজামে থাকতেন তারপরে আসতেন। জাজাকাল্লাহ খাইরান। ইঞ্জিনিয়ার আমজাদ সাহেব মেহেরপুরে বাড়ি ওনার, বর্তমানে ঢাকাতে আছেন। উনি অসুস্থ হয়ে এখান থেকে চলে গেছেন, দুটো পরপর অপারেশন হয়েছে, তারপর কামিয়াব হয়নি। গত এক সপ্তাহ আগে আমাকে টেলিফোন করেছিলেন বোম্বাই থেকে, বোম্বাই চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন, ওখান থেকেও তিনি ফিরে গেছেন, ক্যান্সার ধরা পড়েছে। তো আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন তাকে শেফা দান করেন, আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাড়াতাড়ি তাকে সুস্থ করেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আসারুল্লাহ আল আজিম রব্বাল আরশাল আজিম আইন ইয়াশফিয়াহু, আসারুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইন ইয়াশফিয়াহু। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। সেজদায় যাওয়ার সময় আগে হাত রাখা আগে হাঁটু রাখা, এই বিষয়টি বড় জটিল, এই জন্য যে দুই দিকে দলিল মজবুত আছে। সুতরাং এই ক্ষেত্রে কোন বাড়াবাড়ি না করে কোন একটির উপর আমল করেন, কোন অসুবিধা নেই। কারণ প্রত্যেকটির দলিল আমি দিতে পারবো এবং প্রত্যেকটিকে শক্তিশালী করে বয়ান করতে পারবো। এই বিষয়টি এমন নয় যে একদিকে দলিল মজবুত আর একদিকে দুর্বল, এরকম নয়। কারণ যারাই দলিলগুলি পেশ করেছে দুই দিকে মজবুত, এইরকম যখন ক্ষেত্র হবে যে এদিকে দলিল বলিষ্ঠ এদিকে দলিল মজবুত বলিষ্ঠ, তখন কোন একটির উপর আমল করলে অথবা মাঝে মাঝে এটা মাঝে মাঝে ওটা করলেও কোনো অসুবিধা নেই ইনশা আল্লাহ তাআলা। যদি মাসলা ইখতিলাফি উত্তমের, যে উত্তম কোনটি, এই নিয়ে আগে হাত রাখা উত্তম হবে না আগে হাঁটু রাখা উত্তম হবে, এই মাসলাটি সূরা ফাতিহার মতো নয় যে আমার পেছনে সূরা ফাতিহা পড়লেও চলে না পড়েছ না। সূরা ফাতিহা পড়ার হাদিস স্পষ্ট এবং বহু হাদিস সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। পক্ষ তো যারা বলেছে সূরা ফাতিহা পড়ি না আমার পেছনে চুপ থাকো, তাদের দলিল দুর্বল কমজোর। এই বিষয়টি ওই রকম রফুল ইয়াদাইনের হাদিস মজবুত, আর রফ ইয়াদাইন না করার হাদিস হচ্ছে যাইফ দুর্বল। ওই রকম আমিন আসতে বলার হাদিস কমজোর এবং আমিন জোরে বলার হাদিস হচ্ছে মজবুত। এগুলি বিষয়গুলি ওই রকম নয়, কিন্তু হাত রাখার ব্যাপারটি, হাত আগে রাখতে হবে না পরে রাখতে, এই বিষয়টি দুই দিকে দলিল মজবুত আছে। সুতরাং কোন একটির আমল করলে ইনশাআল্লাহ তাআলা অসুবিধা নেই। স্ত্রীর অ্যাকাউন্টে মোহরানার বাবদে 1,00,000 টাকা আছে, কিন্তু স্ত্রী যদি আমার আগে মারা যায় তাহলে সেই মোহরানার টাকার হকদার কারা হবে, তার বাবা মা নাকি? মারা যায়, মারা গেছে না যায়নি, প্রশ্নকারীকে বলবো খবরদার এইরকম প্রশ্ন করো, স্ত্রী যদি মারা যায়। কারণ একটি লোক মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা কোন ব্যক্তি যদি তার স্ত্রীর কাছে কোন অপর পুরুষকে দেখে তো কি করবে, ওই সময় ওকে খুন করে দেবে জায়েজ হবে কি হবে না? আর যদি খুন করে তোর বংশের লোকেরা এসে ওকে খুন করে দিবে তাহলে করবে কি? আর বরদাস্ত করবি কি করে স্ত্রীর কাছে যদি অপর পুরুষকে দেখে কুকাজে, তাহলে বরদাস্ত করবি কি করে? এই যে ভবিষ্যৎ এইরকম প্রশ্ন করেছিল, প্রশ্ন করে গিয়েছে বাড়ি, যাওয়া মাত্রই দেখে তার স্ত্রীর কাছে একজন পুরুষ। সেই জন্য একে বলা হয় ফার্জি প্রশ্ন, সাপোজ ইংরেজিতে বলে, আরবিতে বলে ফার্জি প্রশ্ন, ধৈরে নেন এরকম, ধৈরে নেন এরকম প্রশ্ন করবেন না। যখন হবে তখন মাসলা জিজ্ঞাসা করবেন, তবে মাসলা বলে দিছে যখন জিজ্ঞাসা করেছে আপনাদের মানে সংশোধন হচ্ছে বলবেন এইরকম প্রশ্ন করবেন না, আমার স্ত্রী যদি মরে যায়, আল্লাহ না করে যদি মরেই যায়, আপনি কি চান যে আপনার স্ত্রী আগে মরে যাক? কখনো চাইবেন না যদি অন্তর থেকে ভালোবাসেন যে আমার স্ত্রী আগে মরে যাক। তবে যারা দুনিয়াদার পেটুক আছে হইতে পারে যে মরে গেলে রাস্তাটা ক্লিয়ার হবে, আরেকটা বিয়ে করবো আমি, অথবা মরে গেলে টাকা এক লাখ টাকা জমা করেছি কিছু পাবো, তো সৎ লোক নয় তাহলে, অসৎ উদ্দেশ্য অন্তর রয়েছে, এইরকম লোক কমই পাওয়া যায় আমাদের সমাজে। তো যাই হোক, স্ত্রীর টাকায় আল্লাহ পাক যে ফরায়েজে ভাগ রেখেছেন সেটা আপনার ভাগ, যদি আপনার ওই সেই স্ত্রীর পেট থেকে ছেলে মেয়ে থাকে তাহলে আপনি চারানা পাবেন, আর বাকি বারোয়ানা তার আত্মীয় স্বজন, তার বাবা মা পাবে, তার বাবা মা না থাকলে ভাই বোনেরা পাবে, ছেলে মেয়েরা থাকলে ছেলে মেয়েরা পাবে, ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়েরা পাবে। পাঁচ লক্ষ টাকার মূল্যের গাড়ি অথবা জমি যদি ক্রয় করে রাখা হয় তাহলে উক্ত গাড়ি অথবা জমির উপর জাকাত আছে। প্রশ্ন হচ্ছে যে গাড়ি যদি কিনে রাখা হয় তো গাড়িতে জাকাত আছে কিনা? গাড়ি কিনে রাখা হয়েছে ব্যবসার জন্য নয়, বরং গাড়ি নিজের ব্যবহারের জন্য রাখা হয়েছে, আর কখনো মাঝে মাঝে ভাড়া পেলে দিলাম, ভাড়া বা ভাড়ার জন্য যদি রাখা হয় তবুও তাতে জাকাত নেই, তাতে জাকাত নেই, সওয়ারিতে জাকাত নেই, এবং গাড়ি ভাড়ার জন্য রাখলে বাড়ি ভাড়ার জন্য ভাড়া দেওয়ার জন্য রেখেছেন তাতে জাকাত নেই। ভাড়া উঠে আসবে, উঠে আসার পরে বছরের শেষে যদি টাকা জমা থাকে খেয়ে দে তাহলে তাতে জাকাত আছে, না হলে জাকাত নেই। তাহলে কোন গাড়িতে জাকাত লাগবে? যেগুলো ব্যবসার জন্য রাখা হয়েছে, যেমন শোরুম আলমাজদুইর, তারপরে আপনার আরো যেগুলি আছে আপনার নিসান কোম্পানির, টয়োটা কোম্পানির, এদের হচ্ছে কারের ব্যবসা, গাড়ির ব্যবসা, এদের প্রত্যেকটি গাড়ির মূল্য জেনে বছরে একবার করে জাকাত দিতে হবে, যে এই বছরে কতগুলি গাড়ি, জাকাত দেওয়ার সময় যখন আসবে বছরে যেই সময় জাকাত দেয় সেই সময় দেখতে হবে আমার কতগুলি গাড়ি এখন আছে বিভিন্ন ব্রাঞ্চে, সবগুলি গাড়ি হিসাব করে দাম যতটা হবে তার জাকাত দিতে হবে। এইরকম যদি ব্যবসার জন্য আপনি প্লটিং ব্যবসা করে আপনি জমি জায়গা বিক্রি করছেন তাহলে তাতে জাকাত আছে, কিন্তু বসবাস করবেন অথবা আগামীতে কোনদিন বিক্রি করে একটা বিক্রি করে আরেক যে বাড়ি করবেন বা কিছু করবেন এই জন্য কিনা আছে তাহলে তাতে জাকাত নেই। নামাজে দাঁড়ালে হাই আসে, হাই আসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসি আসা আল্লাহর পক্ষ থেকে আর হাই আসা শয়তানের পক্ষ থেকে, হাই যখন আসবে তো সেটা চাপার চেষ্টা করবে, মানে মুখে হাত রাখার চেষ্টা করবে বা কাপড় রাখার চেষ্টা করবে, এবং সেটা যাতে করে কম আসে এর চেষ্টা করবে। হাই আসা মানে গাফিলতি, আপনার গাফিলতি চলে এসছে, অলসতা চলে এসছে, সুতরাং যথাসাধ্য হাইকে দূর করার চেষ্টা করতে হবে। আবু জাহাল দূরের চাচা, অনেক আমাদের দেশের মানুষের আবু জাহাল কি চাচা মনে করে, আবু লাহাব আপন চাচা ছিল, দুই চাচা শত্রু ছিল আর দুই চাচা ইমান নিয়ে এসছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা ইমান নিয়ে এসছেন, আব্বাস ইমান নিয়ে এসছেন, আবু তালেব শত্রু মানে কাফের থাকলেও শত্রু ছিলেন না, দুনিয়ার ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রে শত্রু ছিলেন না, দিনের শত্রু ছিলেন, আর আবু লাহাব দিনের শত্রু দুনিয়ারও শত্রু, ইসলামের শত্রু ছিল আবু লাহাব আপন চাচা, আর নবী করিম সাল্লামের এমন শত্রু শত্রু ছিল যে সে এবং তার স্ত্রী বড়ই মানসিক কষ্ট, দৈহিক কষ্ট, রাস্তাঘাট ময়লা আবর্জনা করে রাখা, কাঁটা ফেলে রাখা, এইসব কাজ করত। আল্লাহ এই জন্য তার নামে সুরাই নাজেল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক আর অমরাতহু ওর বিবিও ধ্বংস হোক, হাম্মালাতাল হাতাম। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত হয়েছে যাদের উপর হৃদায়ত আল্লাহ পাক করেছেন এবং যারা চেষ্টা করেছে, আপনি আমি আমরা যদি মেহনত করি তাহলে আল্লাহ পাক হেদায়ত করবেন, আর যদি মেহনত না করেন কি করে হেদায়ত করবেন। আজকে একটা সাধারণ ছেলে আমাকে এটা সুন্দর উদাহরণ বলছিল, খুব ভালোই লাগলো। আমাদের দেশে এক ধরনের মাছ ধরা আছে, আমরা পলাই বলি আঞ্চলিক ভাষায়, আপনারা কি বলেন জানি না, খাঁচার মতো পলাই না, পলাই দিয়ে মাছ ধরে। আরে ভাই, যদি আগে থেকেই যদি মনে কর দূর মাছ পাবো কি পাবো না, খামাকে পলাই দিয়ে এত কষ্ট করে লাভ কি, যা হবে হবে, তাহলে মাছ পাবে কোনদিন? দুনিয়ার ক্ষেত্রে কোন বেকুব তো এই কাজ করবে না যে মাছ আছে পুকুরে অথবা জলাশয়ে আর সে পলাই দিয়ে মেহনত করবে না, দু চার ঘন্টা করবে, ঠিক না, করবে, করার পরে হয়তো মাছ পেল না, এক ঘন্টা মেহনত করলো মাছ পেল না। আপনি দিনের ক্ষেত্রে মেহনত করবেন না আর আশা করে বসে আছেন নামাজ পড়বেন না, জান্নাতের আশা করে বসে আছেন, হবে? নামাজ পড়েন, আল্লাপাকের কাছে দোয়া করেন, আল্লাপাকের কাছে হেদায়ত চান, আল্লাপাকের কাছে গুনাহ খাতার মাফ চান, তারপরে আল্লাহর রহমত হবে, তারপরে আল্লাহর রহমত হবে, ভাগ্য তখন চমকিবে। আর ভাগ্যে যা আছে তাই হবে, ভাগ্যের উপর আশা করে বসে আছে। দুনিয়ার ক্ষেত্রে কেন ভাগ্যের উপর আশা করে? ভাগ্যে যদি মাছ থাকে তারপর পলাই নিয়ে আর জাল নিয়ে যাওয়ার দরকার কি? ভাগ্যে থাকলে মাছ চলে আসবে বাড়িতে ভেসে, বন্যা আসবে, সুনামি, আর মাছ এসে বাড়ি ভর্তি হয়ে যাবে, আপনি মরে সাপ। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন ফাসিকদেরকে, গুনাহগারদেরকে। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।